نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম উপস্থিত সুবি সমাজ, আপনারা শুনেছেন ঘোষণা দেওয়া হয়েছে আজ থেকে ধারাবাহিকভাবে 15 দিন পর্যন্ত নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদে বা হলে যে তফসিরুল কোরআন অনুষ্ঠানগুলি চলবে এইগুলিতে সুরায়ে ফাতেহার প্রথম থেকে ধারাবাহিকভাবে তফসির হবে। এই হিসাবে আজকে সুরায়ে ফাতেহার তফসির প্রথম থেকে শুরু হতে যাচ্ছে। আজকে যেখানে শেষ হবে সেখান থেকে আগামীকালের অনুষ্ঠানে শুরু হবে, আগামীকাল যেখানে শেষ হবে সেখান থেকে পরের দিনের অনুষ্ঠানে শুরু হবে। এজন্য আপনারা যারা ধারাবাহিকভাবে শুনতে আগ্রহী তারা ইমাম শাহ হুজুরের কাছ থেকে প্রোগ্রাম লিস্ট সংগ্রহ করতে পারবেন এবং প্রতিদিনের অনুষ্ঠানে যোগদান করে ধারাবাহিকভাবে সুরাতুল ফাতিহার তফসির শোনার সুযোগ লাভ করতে পারবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এই সুরার তফসির থেকে এমন কথাগুলি বলার যে কথাগুলির দ্বারা আমাদের সকলের হেদায়েত হয়, আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন কথাগুলি শুনে এর হেদায়েত গ্রহণ করার। আমরা মুসলমান হিসাবে সমস্ত মুসলমানদের জানা থাকা উচিত যে 30 পারা কোরআনে সর্বমোট 114টি সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আর সর্বশেষ সূরার নাম সূরায়ে নাস। প্রথম সূরা সূরায়ে ফাতিহা, এই সূরাকে পবিত্র কোরআনের প্রথম সূরা ধার্য করা হলো কেন, এবং মুসলমান হিসাবে আমাদের আরো জানা থাকা দরকার যে পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করতে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কোরআনের তিলাওয়াত শুরু করতে হয়। এখানে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে সূরাতুল ফাতিহা প্রথম সূরা সাব্যস্ত করা হলো কেন, এবং তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিধান দেওয়া হলো কেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনের তিলাওয়াত শুরু করার বিধান দেওয়ার কারণটা বোঝার জন্য স্মরণ রাখতে হবে যে 30 পারা কোরআনের আলোচ্য বিষয়, অনেকগুলি আলোচ্য বিষয় আছে যা ইনশাআল্লাহ আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলিতে ধারাবাহিকভাবে শুনতে পাবেন। আজকের কথাটা বোঝার জন্য অতি সংক্ষেপে 30 পারা কোরআনের এক শব্দে একটা আলোচ্য বিষয় আছে, সেটা আমরা শুনে স্মরণ রাখার চেষ্টা করি। 30 পারা কোরআনে যত আলোচ্য বিষয় আছে সবগুলি আলোচ্য বিষয়কে একটা শব্দের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দটা হলো হেদায়েত। এক শব্দে 30 পারা কোরআনের আলোচ্য বিষয় হেদায়েত। হেদায়েতের বহির্ভূত কোরআনে কোনো আলোচনা নাই। 30 পারার প্রতিটি পাড়ায় যা আলোচনা হয়েছে হেদায়েতের আলোচনা হয়েছে, 114 সূরায় যা কিছু আলোচনা হয়েছে হেদায়েতের আলোচনা হয়েছে, প্রায় 6,500 আয়াতে যা কিছু আলোচনা করা হয়েছে শুধুমাত্র হেদায়েতের আলোচনা করা হয়েছে। এজন্য 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয় হলো হেদায়েত। এই হেদায়েত কাকে বলে আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপর এটা বুঝলে পরে কুরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার বিধান কেন দেওয়া হলো সেটা বোঝা নির্ভর করে। হেদায়েত বুঝা না বুঝার উপর নির্ভর করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার বিধান কেন দেওয়া হলো, ওই প্রশ্নের জবাব বোঝার জন্য হেদায়েত জিনিসটা যেটা 30 পারা কোরআনের আলোচ্য বিষয় এই জিনিসটা বোঝা দরকার। হেদায়েত শব্দের অর্থ হল পথ প্রদর্শন, কাউকে পথ দেখাইয়া দাও, এটা হলো হেদায়েত শব্দের আভিধানিক অর্থ। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না, ইসলামের পরিভাষায় শুধুমাত্র চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ দেখানোকে হেদায়েত বলে। যে পথে চললে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, যে পথে চললে চিরকাল শান্তি পাওয়া যায়, ওই পথ দেখাইয়া দেওয়াকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। হেদায়েত শব্দের আভিধানিক অর্থ হলো একটা, পারিভাষিক অর্থ হলো আরেকটা। আভিধানিক অর্থ যে কোনো পথ প্রদর্শনকেই হেদায়েত বলে, আর ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। চিরস্থায়ী মুক্তির পথ, চিরস্থায়ী শান্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলে। কাজেই ত্রিশ পারা কোরআনের যে আলোচ্য বিষয় হেদায়েত, এর মর্ম কি দাঁড়ালো? যে কোরআন মানুষকে চিরস্থায়ী মুক্তির পথ দেখায়, কোরআন মানুষকে চিরস্থায়ী শান্তির পথ দেখায়। এজন্য এক কথায় কোরআনের আলোচ্য বিষয় হেদায়েত। কোরআন সমস্ত মানুষকে চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শনকারী, পথ দেখানেওয়ালা। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে কোরআনের আলোচ্য বিষয়ের প্রতি ইঙ্গিত করে কোন আয়াতে বলেছেন হুদাল্লিন্নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আবার কোন আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন খোদা বিরুদের জন্য হেদায়েত। প্রশ্ন একটা, কোরআন আল্লাহ কি জন্য নাযিল করে? জবাবে আল্লাহ এক আয়াতে বলেন সমস্ত মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য। একই প্রশ্নের জবাবে অন্য আয়াতে বলেন খোদা বিরুদেরকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার জন্য। প্রশ্ন জাগে, প্রশ্ন একটা কিন্তু জবাব দুইটা কেন? এক আয়াতে বলেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে, আর এক আয়াতে বলেন শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে। এর কারণ হল আসলে কোরআন সমস্ত মানুষকেই চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখায়, মুসলমান অমুসলমান নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের যে কোনো বাসিন্দাকে কোরআন চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখায়। কিন্তু একদল মানুষ কোরআনের পথ গ্রহণ করে আর একদল মানুষ কোরআনের পথ গ্রহণ করে। যেহেতু সমস্ত মানুষকেই পথ দেখায় কোরআন, এই জন্য আল্লাহ এক আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। আর যেহেতু সমস্ত মানুষ কোরআনের পথ গ্রহণ করে না, শুধুমাত্র খোদা ভীরুরাই কোরআনের পথ গ্রহণ করে, এই জন্য অন্য আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য, খোদা ভীরুদের জন্য হেদায়েত। কথাটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ হল, কিছু খাদ্য দ্রব্য আছে অত্যন্ত শক্তিশালী এবং ভিটামিন যুক্ত, নানা প্রকার ভিটামিন যুক্ত, যেমন দুধ, ঘি, ডিম, এগুলি মানব দেহের জন্য পুষ্টিকর, শুধু শিক্ষিত মানুষের জন্য না অশিক্ষিতদের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য না পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য ঘি সমস্ত মানব দেহের জন্য পুষ্টিকর। কথাটা ঠিক আছে কি? ঠিক আছে। কিন্তু যার ডায়রিয়া রোগ আছে তার জন্য অবশ্যই ঘি পুষ্টিকর নয়, অত্যন্ত ক্ষতিকর। এটা কি ঘির দোষে না তার পেটের দোষে? পেটের দোষে। ঠিক তেমনি ভাবে কোরআন সমস্ত মানুষের জন্যই হেদায়েত, কিন্তু যাদের ব্রেইনে গন্ডগোল আছে এদের জন্য কোরআন আরো ক্ষতিকর। ইউযিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ এই জন্য বলেছেন। যেমন ভাবে ঘি খাইয়া একদল স্বাস্থ্যবান হয় আর একদল ঘি খাইয়া স্বাস্থ্য ধ্বংস করে, তেমনি ভাবে কোরআনের দ্বারা একদল চিরশান্তি এবং চিরমুক্তির পথ পায় আর একদল কোরআনকে অমান্য করার কারণে ধ্বংস হয়ে যায়। এই পার্থক্যটা বুঝে বোঝাবার জন্য আল্লাহ একায়েতে বলেছেন কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, আর একায়েতে বলেছেন শুধুমাত্র মুত্তাকিন পরহেজগারদের জন্য হেদায়েত। কোন ডাক্তার যদি বলেন ঘি সমস্ত মানব দেহের জন্য উপকারী, এটাও ঠিক আছে। আবার যদি বলেন শুধু যাদের পেট ভালো তাদের জন্য উপকারী, সেটাও ঠিক আছে। যাদের পেট খারাপ তাদের জন্য ঘি ক্ষতিকর, ঘিয়ের দোষে নয় পেটের দোষে। ঠিক তেমনি ভাবে যাদের বিবেক নষ্ট তাদের জন্য কোরআন হেদায়েত নয়, কোরআনের দোষে নয়, তাদের বিবেকের দোষে। এই বিবেকটা কি, বিবেকের দোষটা কোথায়, এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের একায়াতে বলেন الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار নূরুন আলা নূর। এই দীর্ঘ আয়াতে শুরুতে আল্লাহ বলেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করার মালিক, আসমানের বাসিন্দাদের হেদায়েতের মালিক ও আল্লাহ জমিনের বাসিন্দাদের জন্য হেদায়েতের মালিক হলেন আল্লাহ। তাহলে কোরআনকে কেন হেদায়েত বলা হলো, কোরআন হেদায়েতের মাধ্যম, নবী রাসূলগণকেও হেদায়েত বা নূর বলা হয় হেদায়েতের মাধ্যম হিসাবে। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, এই আয়াতের এক ব্যাখ্যা মতে আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আরেক ব্যাখ্যা মতে রাসুল কে নূর বলেছেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন নূর শব্দটার অর্থই হলো হেদায়েত, পারিভাষিক অর্থ। নূর শব্দের আভিধানিক অর্থ হলো আলো, রুশনি। ইসলামের পরিভাষায় নূর বলা হয় হেদায়েত, কিন্তু আল্লাহকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মালিক। কোরআনকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মাধ্যম, রাসূলকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মাধ্যম, আর আল্লাহকে যখন নূর বলা হবে তখন তার অর্থ হবে হেদায়েতের মালিক। পার্থক্যটা কি বুঝতে পারলেন? আল্লাহ আসমান জমিনের নূর, এর অর্থ আসমান জমিনের বাসিন্দাদের হেদায়েত করার মালিক। কোরআন মানুষের জন্য নূর, অর্থ মানুষকে হেদায়েত করার মাধ্যম। রাসূল উম্মতের জন্য নূর, অর্থাৎ উম্মতকে হেদায়েত করার মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েত করার মালিক আমি। এই হেদায়েত করার পদ্ধতি হলো আমি মানুষের অন্তরের মধ্যে একটা নূর দান করেছি, আর কোরআনের মধ্যে আর একটা নূর দান করেছি। অন্তরের নূর এবং কোরআনের নূরের পার্থক্যটা বুঝলেই আমরা বুঝে নিতে পারবো যে আল্লাহ এক আয়াতে হুদাল্লিন নাস আর এক আয়াতে হুদাল্লিন মুত্তাকিন বলেন কেন। মুফাসসিরিন কেরাম উদাহরণ দিয়েছেন এভাবে যে কোন মানুষ অন্ধকারাচ্ছন্ন পথ চলার জন্য দুইটা আলোর দরকার, একটা হলো বাতির আলো আর একটা হলো চোখের আলো। বাতির আলোর দ্বারা রাস্তা উজ্জ্বল হয় আর চোখের আলোর দ্বারা চলতে পারা যায়। কথা বুঝে থাকলে বলুন, অন্ধকার পথে চলার জন্য কটা আলোর দরকার, একটা বাতির আলো আর একটা চোখের আলো। যদি বাতির আলো সাথে থাকে কিন্তু চোখ যদি অন্ধ থাকে তাহলে তার জন্য বাতির আলো কোনো কাজের নয়, বেকার। দেখছেন ভাবে চোখের আলু থাকা সত্ত্বেও অন্ধকার পথে বাতি না থাকলে চোখের আলু বেকার। দেখছেন ভাবে আল্লাহ মানুষকে হেদায়েত করেছেন, দুইটা আলু দান করেছেন, একটা হলো কোরআনের আলো, এর দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায়, যে বাতির আলোর মতো। কোরআনের বিবরণ হলো বাতির আলোর মতো, বাতির আলোর দ্বারা যেমন রাস্তা উজ্জ্বল হয় তেমনি ভাবে কোরআনের বিবরণের দ্বারা জান্নাতের পথ পরিষ্কার ভাবে চিনতে পারা যায়। কাজেই কোরআনের বিবরণটা হলো কিসের আলোর মতো, বাতির আলোর। বাতির আলোর দ্বারা রাস্তা উজ্জ্বল হওয়া সত্ত্বেও যার চক্ষু অন্ধ, সে যেমন এই আলোর দ্বারা কোনো উপকৃত হতে পারে না, ঠিক তেমনি ভাবে কোরআনের বিবরণ জানার পরে, শোনার পরে, বুঝার পরেও যার বিবেক অন্ধ, সে কোরআনের বিবরণের দ্বারা উপকৃত হতে পারে। আল্লাহ প্রতিটি মানুষের বিবেকের মধ্যে একটা আলো দান করেছেন, একটা নূর দান করেছেন। সেই আলোটা কি? সেই আলোটা হলো ক্ষতিকর, যে পথে চললে আমার ক্ষতি হবে সেই পথে না চলা দরকার, যে পথে চললে আমার উপকার হবে সেই পথে চলা দরকার। বলুন তো আমার কথা বুঝে থাকে, এতটুকু বিবেক আল্লাহ সমস্ত মানুষকে দিচ্ছেন কি তাদের নাই? এটা কিসের আলো? অন্তরের আলো, বিবেকের আলো। কোরআনের আলোর দ্বারা জান্নাতের পথ চিনতে পারা যায়, আর বিবেকের আলোর দ্বারা সেই পথে চলতে পারা যায়। কোরআনের বিবরণ হলো বাতির আলোর মতো, আর বিবেকের বিবেকটা হলো চোখের আলোর মতো, বিবেকটা হলো মানুষের চোখের আলোর মতো। দুই আলো একত্র হলেই শুধুমাত্র পথ চলা যায়, একটা আলু থাকলে আর একটা আলু না থাকলে পথ চলা সম্ভব হয় না। এই মর্মটা বুঝি আল্লাহ বলেন নূরুন আলা নূর, কোরআনের বিবরণ তাদেরই উপকারে আসবে যাদের বিবেককে কাজে লাগাতে পারে। যারা কোরআনের বিবরণ জানে না বিবেক থাকা সত্ত্বেও হেদায়েত পাবে না, যারা বিবেককে কাজে লাগায় না এরা কোরআন বোঝা সত্ত্বেও হেদায়েত পাবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানলে পরে বুঝলে পরে আমরা কোরআনের তফসির শুনলে এর দ্বারা আমাদের কার হেদায়েত হবে আর কার হেদায়েত হবে না বুঝে নিতে পারবো। এমন একটা গুরুত্বপূর্ণ কথা এটা যে এটা জানলে বুঝলে কোরআনের তফসির শোনার পর সব লোকের হেদায়েত হবে না, কিন্তু কোরআনের তফসির শুনলে কার হেদায়েত হবে আর কার হেদায়েত হবে না এটা আমরা পরিষ্কার ভাবে বুঝে নিতে পারবো। এই কথাটা বুঝলে যে কোরআনের দ্বারা জান্নাতের রাস্তা চিনতে পারা যায় আর বিবেকের দ্বারা সেই পথে চলতে পারা যায়। কোরআনের বিবরণ না শুনলে জান্নাতের পথ চিনতেই পারা যায় না, আর বিবেক না থাকলে কোরআনের পথ চিনা সত্ত্বেও সেই পথে চলতে পারা যায় না। কাজেই জান্নাতে চলার জন্য দুইটা আলোর দরকার, একটা কোরআনের আলো আর একটা বিবেকের আলো। এই দুইটা আলোর কথা বুঝাইয়ে আল্লাহ বলেন নূরুন আলা নূর, একটা আলোর উপর আরেকটা আলো যখন একত্র হবে তখন ওই এই মানুষটা জান্নাতের পথের পথিক হতে পারবে। কাজেই আমরা যদি কোরআনের বিধিবিধান জানি না তবু আমরা জান্নাতের পথে চলতে পারবো না, কেন আমার মধ্যে কোরআনের আলো নাই। আর যারা কোরআনের বিধিবিধান জানি জেনে শুনেই তা মানতে রাজি নই, আমাদের মধ্যে কোন আলোর অভাব? বিবেকের আলোর অভাব। কোরআনের বিধান হালাল হারাম জেনে শুনেও যার বিবেক নির্দেশ করে যে হালাল পথে চলো হারাম পথ ছাড়ো, বিবেক নির্দেশ করে কিন্তু বিবেকের নির্দেশ পালন করে না, তার বিবেকটা সুস্থ না অসুস্থ? অসুস্থ। এরা কোরআন শুনতে পারবে, কোরআন বুঝতে পারবে, কোরআন জানতে পারবে কিন্তু কোরআনের পথে চলতে পারবে না। কোরআনের দোষে না তার বিবেকের দোষে? যেমন ভাবে ডায়রিয়া রোগী ঘি খাইলেও উপকার হবে দূরের কথা, আরো ক্ষতিগ্রস্ত হবে, ঘিয়ের দোষে নয় তার পেটের দোষে। ঠিক তেমনি ভাবে কোরআন চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করে, এই পথ চিনার পরেও যারা দুনিয়ার তুচ্ছ স্বার্থের লোভে সেই পথে চলতে চলতে রাজি না হয় তাদের বিবেকের দোষে তারা কোরআনের হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ একায়াতে হুদাল্লিন নাস বলেছেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, আর একায়াতে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন শুধুমাত্র খুদা ভীরুদের জন্য কোরআন হেদায়েত। আশা করি পার্থক্যটা তার বুঝতে পেরেছেন। এই হেদায়েতের মালিক আল্লাহ এবং এই হেদায়েতের মাধ্যম হলো কোরআন। কাজে আমরা কোরআন বোঝা শুরু করব কেন? হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য যদি আমরা কোরআন বুঝতে যাই, বিবেক কিন্তু সুস্থ থাকতে হবে। বিবেক যদি বিনষ্ট করে ফেলে থাকি আর কোরআন বুঝি, তাহলে বাতির আলু সংগ্রহ করলাম অথচ আমাদের চোখ অন্ধ হয়ে আছে, এই অবস্থা হবে। কাজেই আমরা যারা কোরআনের হেদায়েত চাই, আমরা কোরআনের তফসির শুরু করার প্রারম্ভেই আমাদের বিবেকটাকে ঠিক করে নিতে হবে যে কোরআন আমাকে যেই পথ দেখাইছে সেই পথে চললে আমি চিরকালের জন্য শান্তি এবং মুক্তি পাব, সেই পথে আমার চলা দরকার। কোরআন যে পথ থেকে আমাকে নিষেধ করেছে সেই পথে চললে আমি চিরকালের জন্য শাস্তি ভোগ করতে হবে, সেই পথ আমার ছেড়ে দেওয়া দরকার। বিবেকটাকে এই মর্মে সংশোধন করে নিয়ে যদি আমরা কোরআনের তফসির শুনতে যাই, তাহলে আল্লাহর ঘোষণা মতো নূরুন আলা নূর হলো, দুই আলু আমার মধ্যে একত্রিত হলো, আমি হব জান্নাতের পথের পথিক। এই হেদায়েত এর মালিক হলেন আল্লাহ আর কোরআন হল মাধ্যম। জান্নাতের পথের চালাবার মালিক আল্লাহ। কাকে চালান? যার মধ্যে দুইটা আলু একত্র হয় তাকে আল্লাহ জান্নাতের পথে চালান, যার মধ্যে দুই আলু একত্র হয় না তাকে আল্লাহ জান্নাতের পথে চালান না। এই আলু থেকে, কোরআনের আলু এবং বিবেকের আলু থেকে মানুষকে বঞ্চিত রাখে শয়তান। শয়তান মানুষকে তুচ্ছ ভোগবিলাসের লোভ লালসা দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করে। তাহলে হেদায়েতের পথে, মানুষের হেদায়েতের পথে চলতে বাধা হইল শয়তানের চক্রান্ত। কাজেই যতক্ষণ পর্যন্ত মানুষ শয়তানের চক্রান্তকে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। কথাটা বুঝলেন কি না? শয়তানের কুমন্ত্রণায় যারা সামান্য সুখ শান্তি আর ভোগ বিলাসের লোভে হারাম কাজে লিপ্ত থাকে, কার চক্রান্তে? শয়তানের চক্রান্তে। যারা তুচ্ছ ভোগ বিলাসের লোভে হারাম কাজে লিপ্ত থাকে এরা কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। এজন্য আল্লাহ বিধান দিয়েছেন ইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন কোরআন তেলাওয়াত শুরু করতে যাও শুরুতেই যে শয়তানের চক্রান্ত তোমাকে কোরআনের হেদায়েত থেকে দূরে সরিয়ে রাখে ওই শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর কাছে পালিয়ে যাও। এজন্য কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযুবিল্লাহ করতে হয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থ হলো আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহর পানা চাই, আল্লাহর সাহায্য চাই শয়তানের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে শয়তান হলো কুকুরের মতো আর আল্লাহ হলেন কুকুরের মালিকের মতো। শয়তান হলো কুত্তা আর আল্লাহ হলেন মালিক। কোন মালিকে যদি কোন কুত্তা পালে, মালিকের পালা কুত্তা যদি কার উপর হামলা করে, এই কুত্তার হামলা থেকে আত্মরক্ষার ব্যবস্থা কি কুত্তার সাথে কুস্তি করবে? হিংস্র কুকুরের সাথে কোনো মানুষ কুস্তি করলে তার নিজেকে ধ্বংসের হাতে ফেলে দেওয়া দ্বারা উপায় থাকবে না। হিংস্র কুকুর যখন কোনো মানুষের উপর হামলা করে, এই কুকুরের হামলা থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা কুকুরের সাথে কুস্তি নয়। কুকুরের মালিককে বলো ভাই তোমার কুকুর সামলাও। মালিক যখন কুকুরকে সামলাইয়া নিবে, এই কুকুর আর আপনাকে হামলা করবে না। ঠিক তেমনি ভাবে শয়তান হলো মানুষের মানুষের উপর মানুষের অন্তরের উপর হামলা করার মতো একটা কুকুর। যেই মানুষ কোন হারাম কাজে লিপ্ত, এই মানুষটাকে এই হিংস্র কুকুর হামলা করেছে। আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে, কারে কারে এই কুত্তাটা হামলা করছে আর কারে কারে করছে না এটা টের পাবেন। যেই লোকটা একটা হারাম কাজে লিপ্ত হইল, এই লোকটারে এই কুত্তাটা একবার হামলা করলো। যেই লোকটা আর একটা হারাম কাজে লিপ্ত হইল, তারে কুত্তাটা আর একবার হামলা করলো। যেই লোকটা দশটা হারাম কাজে লিপ্ত আছে, তার উপরে এই কুত্তাটা দশবার হামলা করছে। যেই লোকটা একসাথে হারাম কাজে লিপ্ত আছে, তার এই কুত্তাটা একসাথে হামলা করছে। কেন হামলা করছে সে উভর্য করি, কারণ সে মালিকের মালিকের কাছে বলে না যে তোমার কুত্তাটা জামলাও। কুরআনের হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইজা কারাআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআন তেলাওয়াত শুরু করো, কুরআনের হেদায়েত গ্রহণ করতে চাও, যে কুত্তা তোমার হেদায়েতের পথ থেকে সরাইয়া রাখে, এই কুত্তার হামলা থেকে আগে মালিকের কাছে পড়া যাও। এই জন্য কুরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়তে হয়। আপনারা কি বলেন, কাউকে যদি কোন হিংস্র কুকুর হামলা করে, কোন মানুষ কুকুরের সাথে কুস্তি করে রক্ষা পাবে না মালিক কে বললে রক্ষা হবে? তাহলে শয়তানের বিরুদ্ধে আপনারা লড়াই করে কিছুই করতে পারবেন না। শয়তানের মালিক কে বলুন যে এই শয়তানের হামলা থেকে আমাদের রক্ষা করুন। এটা বলার আল্লাহর শিক্ষা দেওয়া বাক্যটা হলো সেন্টেন্সটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুরআনের হেদায়েত পাওয়ার পথে শয়তান হলো বাধা। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। কুরআনের হেদায়েত গ্রহণ করার পথে সমস্ত মানুষের জন্য বাধা হলো শয়তান। এই শয়তানের সাথে কেউ যুক্তি তর্ক দিয়া তার আক্রমণ থেকে বাঁচতে পারে না, কারণ শয়তানের অভিজ্ঞতা সমস্ত মানুষের চেয়ে বেশি। শয়তানের জ্ঞান বুদ্ধি বিবেক, শয়তানের বাকশক্তি, শয়তানের জেরা তর্ক করার ক্ষমতা সমস্ত মানুষের চেয়ে বেশি। শয়তানের সাথে জেরা করে কেউ পারবে না, শয়তানের সাথে যুক্তি দিয়ে ও কেউ পারবে না, শয়তানের সাথে বিতর্ক করে ও কেউ পারবে না। এই জন্য এই শয়তানের হামলার থেকে, শয়তান যে আমাদেরকে হেদায়েত থেকে দূরে সরাইয়া রাখে, এটার থেকে বাঁচার ব্যবস্থা সরাসরি শয়তানের সাথে লড়াই করা নয়, শয়তানের মালিকের আশ্রয় গ্রহণ করা। এই জন্য কুরআনের হেদায়েত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো শয়তানের হামলার থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। ব্যবস্থাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযুবিল্লাহর মাধ্যমে শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষার ব্যবস্থা হল। তারপরও কুরআনের হেদায়েত পেতে গেলে আল্লাহর দয়া লাগবে। শুধু শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে পারলেই কুরআনের হেদায়েত পাওয়া যাবে না, সাথে সাথে আল্লাহর দয়া লাগবে। তাহলে কুরআনের হেদায়েত পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার, একটা হলো শয়তানের চক্রান্ত থেকে বাঁচা আর একটা হলো আল্লাহর দয়া লাভ করা। শয়তানের চক্রান্ত থেকে বাঁচার ব্যবস্থা হলো আউযু বিল্লাহ, আর আল্লাহর দয়া লাভ করার ব্যবস্থা হলো বিসমিল্লাহ। একটু যদি আগে আসা সম্ভব হয়, একটু চাপে হবে আমাদের মনের অবস্থা আপনার চার হোটেলের বয়ান একেবারে সামনে থেকে উঠছে, কিন্তু আমাদের জায়গা আছে, সামনে জায়গা করছি, আর সামনেও কিছু দিপা ওখানে একটু বুঝাই দিলে হেদায়ত চাইল, সুজাপথ প্রদর্শনের দোয়া করলো, আল্লাহ বলেন আমি দান করে দিলাম। কোথায় দান করে দিল? প্রশ্ন বাকি থাকে, কোথায় দান করে দিল? একটা লোক যদি এক শহর থেকে অন্য একটা শহরে যেতে চায়, ওই শহরে যাওয়ার পথ যদি কিনে না, আপনাকে যদি বলে যে ভাই আমি অমুক শহরে যাব, আমার আমাকে পথটা দেখাইয়া দাও, আর আপনি যদি বলেন দেখাইয়া দিলাম, দেখাইয়া দেওয়া হইল, তোমাকে পথ দেখাইয়া দিলাম বললেই পথ দেখাইয়া দেওয়া হয় না, বাস্তবেও দেখাইতে হয়। সূরাতুল ফাতিহার ভিতরে বন্দা বলে আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দাও, আল্লাহ বললেন দেখাইয়া দিলাম, কোথায় দেখাইয়া দিলেন, বাস্তবতা কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বন্দার কথার লেনদেন হয়েছে, বন্দা চাইছে আল্লাহর কাছে আমাদের সোজা পথ দেখাও, আর আল্লাহ বলেছেন দেখাইলাম, কথা দিয়েছেন, বাস্তবায়ন শুরু করলেন কোথা থেকে? আলিফ লাম মিম থেকে আল্লাহ বন্দাকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দেওয়া শুরু করলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া বন্দাকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া শেষ করলেন। তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে সোজা পথ দেখাইয়া দেওয়ার আবেদন নিবেদন, আর তিসপারা কোরআনের ভিতরে তার বাস্তবায়ন। কথাটা বুঝলেন কিনা দেখুন, সূরাতুল ফাতিহার ভিতরে সুদাফত দেখাইয়া দেওয়ার আবেদন নিবেদন, আর তিসপারা কোরআনের ভিতরে তার বাস্তবায়ন। বলেন বাস্তবায়ন আগে বুঝলে বোঝা সহজ না আবেদন আগে বুঝলে বাস্তবায়ন বোঝা সহজ? এই জন্য যে সুরার ভিতরে হেদায়েতের আবেদন সেটা আগে বুঝলে যে যে বাকি সুরাগুলির ভিতরে হেদায়েতের বাস্তবায়ন ওইগুলি বোঝা সহজ হয়ে যায়। এই জন্য সূরাতুল ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করেছে। এই সূরাতুল ফাতিহার বিভিন্ন নাম আছে, বহু নাম আছে। জনসাধারণের মধ্যে এই সূরা আলহামদু সূরা নামে বেশি পরিচিত, আর শিক্ষিতদের কাছে এই সূরা সূরাতুল ফাতিহা নামে বেশি পরিচিত। জনসাধারণ আলহামদু সূরা বললে সহজে বুঝে চিনে এই সূরা, শিক্ষিতরা সূরাতুল ফাতিহা বললে সহজে চিনে এই সূরা। এই সূরা অবশ্য বিভিন্ন হাদিসে এই সূরার নাম আলহামদু সূরা বলে এই সূরার নাম আছে, সূরাতুল ফাতিহা বলে এই সূরার নাম আছে, এই সূরার আরো অনেক নাম আছে। আমি যদি সবিস্তারে আপনাদেরকে এই সূরার নামগুলি বিস্তারিত বুঝাতে চাই তাহলে 15 দিনে 15টা নামের বেশি আলোচনা হবে। এক নাম হলো আলহামদু সূরা, কেন আলহামদু সূরা করে নাম রাখলেন আল্লাহ সূরার, এইটার আলোচনা সবিস্তারে করতে গেলে একদিন শুধু আলহামদু আলোচনা হবে। এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, কেন আল্লাহ এই সূরাকে ফাতিহা নামকরণ করলেন বিস্তারিত বলতে গেলে একদিন শুধু ফাতিহার আলোচনা হতো। ঠিক তেমনি ভাবে এই সূরার এক নাম আছে উম্মুল কুরআন, এই সূরার এক নাম আছে সূরাতুস শিফা, এই সূরার এক নাম আছে আসাসুল কুরআন, এই সূরার এক নাম আছে সূরাতুস সালাত, এই সূরার এক নাম আছে সূরাতুত তালিমিল মাসআলা। এইভাবে বহু নাম আছে এই সূরার। সাবউল মাসানি আরেক নাম, এই সূরার বহু নাম আছে। আমি সবগুলি নামের আলোচনা করতে যাব না, এবং কয়েকটা সূরা কয়েকটা নামের আলোচনা করব তাও বিস্তারিত নয়, শুধু যেই নামের আলোচনার যেই অংশটাকে আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি দরকারি এবং বেশি উপকারী মনে করব, সেই নামের আলোচনার থেকে সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরার প্রথম নাম এবং অতি সংক্ষিপ্ত নাম হল সূরাতুল হামদ, আলহামদু সূরা। কেন আল্লাহ এই সূরাকে আলহামদু সূরা নামে নামকরণ করলেন? সূরার নামকরণ পদ্ধতি আছে আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার নাম বিভিন্ন পদ্ধতিতে রাখেন। একটা পদ্ধতি হলো যে সূরার ভিতরের কোনো একটা শব্দকে কেন্দ্র করেই পূর্ণ সূরার নামকরণ করেন। ছিল নাম রাখার এক পদ্ধতি। সুরাতুল ফাতিহার প্রথম শব্দটাই আলহামদু, এই জন্য আল্লাহ সম্পূর্ণ সুরাটার নাম রেখেছেন আলহামদু। আর একটা পদ্ধতি হলো যে সুরার একটা শব্দকে কেন্দ্র করে নয়, সুরার সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে সুরার নাম রাখেন। এই সুরার ভিতরে যত বিষয় আলোচনা হবে সবগুলি বিষয়ের ভিত্তিতে আল্লাহ সুরার নাম রাখেন। এটি আল্লাহ কোরআনের বিভিন্ন সুরার নাম রাখার দ্বিতীয় পদ্ধতি। আলহামদু সুরা নামে যে নামকরণ করেছেন এটা দ্বিতীয় পদ্ধতিতে নয়, এটা প্রথম পদ্ধতিতে। এই সুরার সমস্ত বিষয় আলহামদু নয়, এই সুরার প্রথম শব্দটা মাত্র আলহামদু, এই শব্দটাকে কেন্দ্র করেই আল্লাহ এই সুরার নাম রেখেছেন সুরাতুল হামদ, আলহামদু সুরা। এই আলহামদু শব্দের অর্থ কি এবং আল্লাহ এই এই শব্দকে কেন্দ্র করে এই সম্পূর্ণটা সুরার নাম রাখলেন কেন? হামদু হামদু অর্থ হল প্রথমটা, আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আমার কথা বুঝে থাকলে বলুন, হামদুন আর আলহামদু দুই শব্দের একই অর্থ? না না, হামদের অর্থ হল প্রশংসা আর আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। এই সুরার শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এই সমস্ত প্রশংসা যে আল্লাহর বলা হয়েছে এই সুরার প্রথম আয়াতে, এখানে একটা তাৎপর্য বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই একটা শব্দকে কেন্দ্র করে পূর্ণ সুরার নামকরণ করেছে। আমাদের বুঝতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর কি বলে। যেই লোকটা বুঝতে পারে সমস্ত প্রশংসা আল্লাহর, এই লোকটা আল্লাহর খাঁটি বান্দা না হইয়া পারে না। সমস্ত প্রশংসা আল্লাহর এই কথাটা বুঝতে যার মধ্যে যে পরিমাণ ত্রুটি থাকবে সে আল্লাহর বন্দেগীতে সেই পরিমাণ ত্রুটি করবে। আমরা যেই আল্লাহর বন্দেগীতে যে পরিমাণ ত্রুটি করি বুঝে নিতে হবে সমস্ত প্রশংসা যে আল্লাহর সেই কথা বুঝতে আমার এই পরিমাণ ত্রুটি আছে। কাজেই আমি আল্লাহর খাঁটি বন্দা হওয়ার জন্য বুঝে নিতে হবে যে সমস্ত প্রশংসা আল্লাহর কি বলে। প্রশংসা কাকে বলে? কারো গুণ স্বীকার করার নাম প্রশংসা, কারো গুণ স্বীকার করার নাম প্রশংসা। আল্লাহ সর্বগুণে গুণী, এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহর মধ্যে নাই, এমন কোন গুণ নাই যে গুণ আল্লাহর মধ্যে নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম আল্লাহর পরিচিতি, আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহু আলামুল লিযাতিল ওয়াজিবিল মুস্তাজমিন লিজমিইস সিফাতিল কামাল। আল্লাহ কাকে বলে? আল্লাহ ওই সত্তার নাম, আল্লাহ ওই সত্তার নাম যে সত্তা সর্বগুণে গুণী, যে সত্তা সর্বগুণে গুণী সেই সত্তার নাম আল্লাহ। সর্বগুণে গুণী নয় যেই হোক, সে আর যাই কিছু হোক না কেন আল্লাহ হতে পারে। আল্লাহর পরিচয়টা সংক্ষেপে বুঝলেন কিনা দেখেন তো, সর্বগুণে গুণীর নাম আল্লাহ। যিনি সর্বগুণে গুণী নন তিনি আল্লাহ হতে পারেন না। কিন্তু কোন কোন মানুষের মধ্যে সর্বগুণে গুণী না হলেও কিছু কিছু গুণ থাকে। একজন মানুষের গুণ আছে সে খুব সুন্দর, একজন মানুষের গুণ আছে সে খুব জ্ঞানী, একজন মানুষের গুণ আছে সে খুব বুদ্ধিমান, একজন মানুষের গুণ আছে সে বড় দয়াল, এইরকম কিছু কিছু গুণ মানুষের মধ্যেও থাকে কিনা? থাকে। তাইলে আমি জ্ঞানী মানুষটাকে যে বললাম ইনি বড় জ্ঞানী প্রশংসা কার করলাম? মানুষের। গুণী মানুষটাকে যে বললাম এই মানুষটা বড় গুণী প্রশংসা কার করলাম? মানুষটা। সুন্দর মানুষটাকে যে বললাম এই মানুষটা বড় সুন্দর প্রশংসা কার করলাম? একটা মানুষের। বুদ্ধিমান একটা মানুষকে যে বললাম মানুষটা বড় বুদ্ধিমান প্রশংসা কার করলাম? একটা মানুষের। তাহলে আমার আলহামদুলিল্লাহ রইল কোথায়, সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথা রইল কোথায়? এইটা বোঝার জন্য মনে রাখতে হবে। আল্লাহর বান্দাদের মধ্যে যার মধ্যে যে পরিমাণ গুণ আছে, এই পরিমাণ গুণ তার নিজস্ব নয়, একমাত্র আল্লাহর দান। যেই মানুষটা সুন্দর সে নিজের ক্ষমতা বলে সুন্দর না আল্লাহর দানে? যেই মানুষটা জ্ঞানী সে নিজে নিজেই জ্ঞানী না আল্লাহর দান? যেই মানুষটা বুদ্ধিমান সে নিজে নিজেই বুদ্ধিমান না আল্লাহর দান? এই কথাটা যখন সমস্ত মানুষ স্মরণ রাখবে, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার গুণ, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার ধন সম্পদ কিছুই আমার নয়, সবগুলি আল্লাহর দান, এই কথাটা যারা মনে রাখবে তারা কোনদিন যে আল্লাহর দানে সে গুণী হইল, যে আল্লাহর দানে সে জ্ঞানী হইল, যে আল্লাহর দানে সে বিদ্যান হইল, যে আল্লাহর দানে সে বুদ্ধিমান হইল, যে আল্লাহর দানে সে ধনী হইল, ওই আল্লাহর গুলামি না করে পারে না। সুতরাং আমার জ্ঞানের জন্য যদি আমি প্রশংসার যোগ্য না হইয়া প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহই থাকে, আমার বিদ্যার জন্য, আমার বুদ্ধির জন্য, আমার ধন সম্পদের জন্য যদি আমি প্রশংসা পাওয়ার দাবিদার না হইয়া প্রশংসার যোগ্য যদি আল্লাহই রইলেন, তাহলে এবার বলুন তো কিছু প্রশংসা আল্লাহর না সমস্ত প্রশংসা আল্লাহর? সমস্ত প্রশংসা আল্লাহ। এই জন্যই যে নিজের জ্ঞানের কারণে নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, যে নিজের বুদ্ধির কারণে নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, যে নিজের ধন সম্পদের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, যে নিজের শক্তি সামর্থ্যের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, সে অহংকারী। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকারও যার অন্তরে থাকবে সে এবাদত বন্দেগীর দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না, অহংকারের কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। সুতরাং সকল প্রকার অহংকার নির্মূল করার একমাত্র ব্যবস্থা হলো এই কথাটা উপলব্ধি করা যে সমস্ত প্রশংসা আল্লাহ, এই কথাটা আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে দেয়। বর্তমান সমাজের মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানের অনেক এত চালাক, এত চালাক, যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার মধ্যে কি অহংকার আছে, দরকার হইলে 50 বার কসম খাইয়া বলবে আমার মধ্যে কোন অহংকার নেই। আল্লাহ রাসূল বলেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে তার জাহান্নামে যেতেই হবে। সরিষার বিন্দু পরিমাণ কি? পাহাড় পরিমাণ অহংকার মনে নিয়ে আমরা চলাফেরা করি, অথচ জিজ্ঞাসা করলে কসম খাইয়া বলি মোটে অহংকার নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম স্কেল ধার্য করে দিয়েছেন, দেখো তুমি স্কেল দিয়া মাপো, তারপরে দেখো তোমার অন্তরে অহংকার আছে কিনা, যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ বুঝার বাকি আছে তোমার। এখন সমস্ত প্রশংসা আল্লাহর সেই কথা বুঝার এখনো বাকি আছে, কারণ তুমি তোমার গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করো, তোমার আলহামদুলিল্লাহ গেল কোথায়? অথচ দৈনিক কত হাজার বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, অর্থটা কি? সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, আমার বিদ্যার জন্য আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল, আমার বুদ্ধির কারণে আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল, আমার শক্তির কারণে আমি প্রশংসার যোগ্য হইলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হইল? এই জন্য সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার মধ্যে আছে তার আলহামদুলিল্লাহ এখনো ঠিক হয় নাই। তাই আলহামদুলিল্লাহ বুঝার জন্য আমাদের আগে বুঝে নিতে হবে, স্কেল দিয়ে মাপতে হবে আমাদের অন্তরে অহংকার আছে কি নাই, তার অন্তরে কি পরিমাণ আছে। মুফাসসিরিন কেরাম স্কেল ধার্য করে দিয়েছেন, আমি স্কেলটা আপনাদের সামনে পেশ করব, স্কেলটা সাথে নিয়ে বাড়িতে চলে যাবেন, মাপলে পরে টের পাবেন আপনার মধ্যে কি পরিমাণ অহংকার আছে। যার মধ্যে সরিষার বিন্দু পরিমাণ অহংকারও আছে তারও আলহামদুলিল্লাহ বুঝার, কারণ আলহামদুলিল্লাহ অর্থ কি? কিছু প্রশংসার মালিক আমি, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কিছু অহংকার যদি আমার থাকে তাহলে আমার আলহামদুলিল্লাহ বলাটা সত্য বাস্তব না অবাস্তব? আমি আলহামদুলিল্লাহ অবাস্তব বলি, আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলি না, আমি অহংকারী। এই সত্যগুলি বুঝাবার জন্য আল্লাহ এই সূরার প্রথম শব্দই আলহামদু ধার্য করেছেন এবং সূরাটার নামকরণ করেছেন সূরাতুল হামদ, আলহামদু সূরা। স্কেলটা আমি আপনাদের সামনে পেশ করি। মুফাসসিরিন কেরাম লেখেন, তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, মন যদি বলে যে আমার মধ্যে কিছু গুণ আছে, আমি অনেক সুন্দর, আমি অনেক জ্ঞানী, আমি অনেক বিদ্বান, আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক শিক্ষিত, আমি অনেক হুঁশিয়ার, আমি অনেক চালাক, এই গুণগুলি যদি তোমার কাছে আসে তোমার মন সাক্ষী দেয়, এবার তোমার মনকে জিজ্ঞাসা করো যে তোমার এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য না যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। যে দুই নম্বর প্রশ্ন, তোমার মনকে প্রথমে প্রশ্ন করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। অবশ্যই তোমার মন বলবে যে আমার মধ্যে কিছু গুণ আছে, আমি যে কথা বলতে পারি এটাও তো একটা গুণ, আমি যে আপনার কথা শুনতে পারি এটাও তো একটা গুণ। কোন জীব জানোয়ার তো আমার মতো কথা বলতে পারে না, সুতরাং কথা বলতে পারাও একটা গুণ। কোন গাছ তো চলতে পারে না, আমি যে চলতে পারি এটাও তো একটা গুণ। কাজেই নিরপেক্ষ মনকে যখন জিজ্ঞেস করবেন তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, অবশ্যই নিরপেক্ষ মন সাক্ষী দিবে যে আমার মধ্যে কিছু গুণ আছে। এক নম্বর প্রশ্নের জবাব পরিষ্কার হইল। এবার দুই নম্বরে আপনার মনকে প্রশ্ন করেন, তোমার মধ্যে যে গুণগুলি আছে এইগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। তখন যদি মন বলে যে না এই গুণগুলি তো আমি নিজে নিজে হাসিল করতে পারিনি, আমি নিজে নিজে সুন্দর হতে পারিনি, আমি নিজে নিজে ধনী হতে পারিনি, আমি নিজে নিজে বিদ্বান হতে পারিনি, আমি নিজে নিজে বুদ্ধিমান হতে পারিনি, আমার সবগুলি গুণ তো আল্লাহর দান, এই জন্য আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, প্রশংসা পাওয়ার যোগ্য হলেন যিনি দান করেছেন তিনি। এবার বলো আলহামদুলিল্লাহ বুঝলে কি? সমস্ত প্রশংসা আল্লাহর, আমার রূহের জন্য প্রশংসা আল্লাহর, আমার বিদ্যার জন্য প্রশংসা আল্লাহর, আমার বুদ্ধির জন্য প্রশংসা আল্লাহর, আমার ধন সম্পদের জন্য প্রশংসা আল্লাহর, আমার সন্তানাদির জন্য প্রশংসা আল্লাহর, আমার যা কিছু আছে সবগুলির জন্য প্রশংসা আল্লাহর, এই কথা যদি তোমার মন সাক্ষী দেয় তাহলে তোমার মধ্যে অহংকার নাই, তোমার আলহামদুলিল্লাহ ঠিক আছে। বুঝে থাকলে এবার বলেন তো আমাদের কতজনের আলহামদুলিল্লাহ ঠিক আছে? আর যদি মন বলে যে আমার বিদ্যার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার রূপের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে বুঝে নিতে হবে আমার অন্তরে অহংকারের বীজ আছে, এটার নাম অহংকারের বীজ। আরেকটা আছে অহংকারের চারা, আরেকটা আছে অহংকারের ডালপালা, আরেকটা আছে অহংকারের ফসল। অহংকার কত ভাগে বিভক্ত হইল? চার ভাগে। কারো অন্তরে আছে অহংকারের বীজ, কারো অন্তরে আছে অহংকারের চারা, কারো অন্তরে আছে অহংকারের গাছ, কারো অন্তরে আছে অহংকারের ফল। কার মধ্যে বীজ আছে, কার মধ্যে চারা আছে, কার মধ্যে ডালপালা আছে, কার মধ্যে ফল আছে, বোঝার জন্য অহংকারের বীজ কোনটা কিনে নিতে হবে, অহংকারের চারা কোনটা বুঝে নিতে হবে, অহংকারের ডালপালা কোনটা বুঝে নিতে হবে, অহংকারের ফল কোনটা বুঝে নিতে হবে। যদি বুঝার পরে যদি দেখি আমার মধ্যে এই চারটার কোন একটা আছে তাহলে বুঝতে হবে, এখনো আমি আলহামদুলিল্লাহ বুঝে শুনে বলি না, তালে তালে কই, সমস্ত প্রশংসা মুখে কই আল্লাহর, আর মনে মনে ভাবি অনেক প্রশংসা আমার। আলহামদুলিল্লাহ কার কি পরিমাণ ঠিক আছে? আলহামদুলিল্লাহ অর্থ কি? কিছু প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহ। আমার মন তো সাক্ষী দেয় যে আমার কিছু গুণের জন্য আমিও প্রশংসা পাইতে পারি, তাহলে আমার সমস্ত প্রশংসা আল্লাহর কথাটা সত্য হইল না মিথ্যা হইল? মিথ্যা হইল। প্রতিদিন মিথ্যা বলি, আলহামদুলিল্লাহ বলি, মিথ্যা বলি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা মুখে বলি আর মনে বলে আমিও কিছু প্রশংসা পাওয়ার দিন। মুফাসসিরিন কেরাম লিখেছেন অহংকারের বীজের নাম উজব। তরিকতের ভাষায় উজব একটা কথা। অহংকারের চারার নাম কিবির। অহংকারের গাছের নাম তাকাব্বুর। অহংকারের ফলের নাম ইস্তেকবার। অহংকারের বীজের নাম উজব। অহংকারের চারার নাম কিবির। অহংকারের গাছের নাম তাকাব্বুর। অহংকারের ফলের নাম ইস্তেকবার। এই শব্দগুলি আরবি হওয়ার কারণে আপনারা মনে নাও রাখতে পারেন, কিন্তু বীজ কোনটা অবশ্যই বুঝলে মনে রাখতে পারবেন, চারা কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন, অহংকারের গাছ কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন, অহংকারের ফল কোনটা বুঝলে অবশ্যই মনে রাখতে পারবেন। আর বিনাম গুলি মনে রাখা দরকারি নয়, শুধু অবস্থা গুলি মনে রাখা দরকারি। যেন আমাদের আলহামদুলিল্লাহ ঠিক হয়, আলহামদুলিল্লাহ যদি ঠিকই হইল না, এই সুরার নাম আলহামদুসুরা হইল কেন, এটা আমার বোঝা হইল না, বুঝলাম কিন্তু বাতির আলু হইলাম, চোখের আলু ঠিক হইল না। অহংকারের বীজ কোনটা, মন যদি বলে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এটার নাম অহংকারের বীজ। আর যদি মুখে প্রকাশ করতে থাকে আমার কোন, আমার কি কোনো গুণ নাই, আমার কি কোনো শক্তি নাই, আমার কি কোনো কিছু নাই, এটা হলো অহংকারের সারা। মনে মনে যদি বলে আমারও আছে, এটার নাম অহংকারের বীজ। এই কথাটা মুখে প্রকাশ করলে এটা তারা গজাইল, মুখে প্রকাশ করলে তারা গজাইল। অপরের সাথে যখন তুলনা করবে, তার নাই আমার আছে, ডাল ভালা দিল, যার সাথে তুলনা করলো তারে ছোট সাব্যস্ত করতে চায় আর নিজেকে বড় সাব্যস্ত করতে চায়। যারে ছোট রাখতে চায় তারে যদি ছোট রাখতে কোনো বাধার সম্মুখীন হয়, যার থেকে নিজেরে বড় প্রমাণ করতে চায়, বড় প্রমাণ করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, যারে ছোট বানিয়ে রাখতে চায় পারে না, বাধা পায়, তার উপর অবিচার করে। এই অবিচারটা হলো অহংকারের ফসল। বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে কি কোনো মানুষ কোনো মানুষের উপর অবিচার করে, করে না? কোনো মুসলমানে করে না, করে? অবিচারটা কিসের ফসল? অহংকারের গাছ ফল ধরছে, অহংকারের গাছ ফল ধরছে। এর আলহামদুলিল্লাহ ঠিক নাই, আলহামদুলিল্লাহ কয় মিশা কর। যারা কোনো মানুষের সাথে অবিচার করে, এরা আলহামদুলিল্লাহ মিথ্যা বলে, সমস্ত প্রশংসা আল্লাহর বলে না, মুখে বলে কিন্তু অন্তরে বলে প্রশংসা আমারও আছে। যারা নিজেকে অপরের চেয়ে বড় দাবি করে, এরা আলহামদুলিল্লাহ বলে, মিথ্যা বলে, মুখে বলে, অন্তরের দ্বারা বলে না। যারা অপরকে ছোট আর নিজেকে বড় বলে, এরা আলহামদুলিল্লাহ ঠোঁটের দ্বারা বলে, অন্তরের দ্বারা বলে না। যারা নিজের গুণের জন্য নিজেকে মনে মনে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে, এরা আলহামদুলিল্লাহ ঠোঁটের দ্বারা বলে, অন্তরে বলে না। এটার নাম হইল মুনাফিকি আলহামদুলিল্লাহ। মুনাফিকি আলহামদুলিল্লাহ, মুনাফিকি কিরকম দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন মুনাফিকরা আসে, কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে মুনাফিকরা যে আমরা সাক্ষ্য দিতেছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর রাসূল এটা তো আল্লাহ ভালোভাবেই জানেন, কিন্তু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা যে বলে আপনি রাসূলুল্লাহ মিথ্যা বলে, মুনাফিকরা যে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সত্যই বলে না মিথ্যা বলে, রাসূল কি সত্য নবী না? এ মুনাফিকরা তো নবী, নবী রে নবী কইল, রাসূল তো সত্যই আল্লাহ রাসূল, মুনাফিকরাও তো ওনাকে আল্লাহ রাসূল কইল, তাহলে সত্য রাসূল রে রাসূল কইল, মিথ্যা বললো কিভাবে? আল্লাহ বলেন এটা এদের মুখের কথা, বুকের কথা নয়। কথা বুঝতে পারলেন? মুনাফিক মুনাফিক হইল মিথ্যা কথা বলে না সত্য কথা বলে, কথাটা বোঝার জন্য। বাস্তবিকই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা মিথ্যা? বাস্তবিকই কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা মিথ্যা? হ্যাঁ সত্য। মুনাফিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, মিথ্যাবাদী কিভাবে হইল বলে কথাটা সত্য দিকেই, কিন্তু মুনাফিকের অন্তরটা মিথ্যা, মুনাফিকের অন্তরটা মিথ্যা। ঠিক তেমনি ভাবে আমরা যারা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, কথাটা সত্য, কিন্তু যারা মনে করি আমারও কিছু প্রশংসার ব্যাপার আছে, যারা মনে মনে বলি আমারও কিছু প্রশংসার যোগ্যতা আছে, আমার মুখে যে বলি আলহামদুলিল্লাহ, যে মুমিনের মতো বলি না মুনাফিকের মতো বলি, এইরকম মুনাফিক যেন কোনো মুসলমান না হয়, সেই কথা শিক্ষা দিয়া আল্লাহ সুরার শুরুতেই আলহামদুলিল্লাহ বলেছেন। এই তথ্য অর্থ বোঝার জন্যই আল্লাহ এই সুরাকে আলহামদু সুরা নামে নামকরণ করেছেন। বুঝে থাকলে বলুন তো, আলহামদু সুরা এই সুরার নাম কেন আল্লাহ রাখলেন, এটা বোঝার ভিতরে কি আমাদের জীবন গড়ার কিছু আছে, আমাদের নিজেদের সংশোধন করার মতো গড়ার মতো কি কিছু আছে? অবশ্যই আছে। কিন্তু সমস্যা হলো কার অন্তরে অহংকারের বীজ আছে, কার অন্তরে অহংকারের চারা আছে, কার অন্তরে অহংকারের গাছ আছে, কার অন্তরে অহংকারের যত ফল ফসল হয়েছে, এটা নিজে নিজে অনেক সময় ধরা যায় না। এই কারণে জিজ্ঞাসা করলে সালাদ বাঙালি পাঁচবার কসম খাইয়া কয়, আমার মধ্যে অহংকারের লেশ মাত্র নাই, আমার মধ্যে অহংকারের লেশ মাত্র নাই। আমি যে স্কেলটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমি আশা করি ভুলে থাকলে অবশ্যই কার অন্তরে অহংকারের বীজ আছে তাও টের পাবেন, কার অহংকারের বীজের চারা গলাইছে তাও টের পাবেন, কার অন্তরে অহংকারের চারায় ডালবালা হয়েছে তাও টের পাবেন, কার অন্তরের অহংকারের গাছে ফল ফসল ধরছে তাও টের পাবেন। মন যদি বলে আমি প্রশংসার যোগ্য, বুঝে নিবেন আপনার অন্তরে অহংকারের বীজ আছে, মুখে যদি সেটা প্রকাশ করে তাহলে বীজের চারা গলাইছে। অন্যদের সাথে যদি নিজের যোগ্যতাকে তুলনা করে বলে সেও যোগ্য আমি যোগ্য, তাহলে এটা অহংকারের ডালপালা। আর যারে ও যোগ্য সাব্যস্ত করতে চায়, সাব্যস্ত করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয় তখন তার সাথে যদি অবিচার শুরু করে অহংকারের গাত ঘটন হয়েছে। আমার কথা বুঝে থাকলে আমি আশা করি আপনারা টের পাবেন কারণ তর কোনটা আছে। একজনে তার একজনে টের নাও পাইতে পারে, কিন্তু প্রত্যেকেই নিজেরটা টের পাবেন যে আমার অন্তরে অহংকারের বীজ আছে না, সারা গলাইছে না, দল ভালা দিছে না, ফসল ধরছে। যদি ফসল ধরে থাকে তবু আমি আলহামদুলিল্লাহ কথার মধ্যে আমি মিথ্যাবাদী, যদি আমার অন্তরে অহংকারের ডাল ফালা দিয়ে থাকে আমিও আলহামদুলিল্লাহ কথার মধ্যে মিথ্যাবাদী, যদি আমার অন্তরে অহংকারের বীজে তারা গজাইয়া থাকে আমিও আলহামদুলিল্লাহ বলাতে আমি মিথ্যাবাদী, আমার অন্তরে যদি অহংকারের বীজও থাকে তবু আমি যে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, এটা আমার মুখের কথা নয়, আমার মুখের কথা আমি মিথ্যাবাদী। এইরকম মিথ্যাবাদী যেন কোনো মুমিন না হয়, এইরকম মিথ্যাবাদী যেন কোনো মুসলমান না হয়, সেই শিক্ষা দিয়ে আল্লাহ এই সুরার শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহ, এবং এই তথ্য বোঝাবার জন্য এই সুরার নামকরণ করেছেন আলহামদু সুরা। আলহামদু সুরা নামে নামকরণের মাহাত্ম্যটা তাৎপর্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার যত নাম রেখেছেন, যত নামে নামকরণ করেছেন, এর মধ্যে একটা নাম হলো সুরাতুল হামদ, আলহামদু সুরা। এই নামে সর্বসাধারণ মুসলমান এই সুরাকে সহজে আলহামদু সুরা বললেই সর্বসাধারণ বুঝে এই সুরার নাম আলহামদু সুরা। শিক্ষিত সমাজের কাছে এই সুরার নাম সুরাতুল ফাতিহা বললে তারা সহজে বুঝে, সুরাতুল ফাতিহা। এবার আমরা বোঝার চেষ্টা করব ফাতিহা শব্দের অর্থ কি, এই সুরাকে ফাতিহা নামে নামকরণের কারণ কি। ফাতিহা শব্দের অর্থ হল উদ্বোধনকারী, যে জিনিসের দ্বারা কোনো কিছু ওপেনিং করা হয়, যার দ্বারা কোনো কিছু খোলা হয়, যার দ্বারা কোনো কিছু শুরু করা হয় তাকে বলা হয় ফাতিহা। এই ফাতিহা শব্দ থেকেই মিফতাহ শব্দটা গঠিত। মিফতাহ শব্দের অর্থ চাবি, চাবিকে মিফতাহ বলে কেন, এটার দ্বারা তালা খোলা হয়, তালা খোলা হয়। তালা না খোলা পর্যন্ত এই তালাবদ্ধ ঘরের ভিতরে কি আছে দেখা যায় না, জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতিহা না বোঝা পর্যন্ত এই কোরআনের ভিতরে কি আছে জ্ঞান চক্ষু দ্বারা দেখা যায় না, জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। যেহেতু সুরাতুল ফাতিহা বোঝার মাধ্যমে শেখ করা কোরআন বোঝা এর উদ্বোধন হইয়া যায়, খোলা হইয়া যায়, কোরআনের জ্ঞান এই সুরাতুল ফাতিহার জ্ঞানের দ্বারা খুলে যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাকে সুরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। ফাতিহা শব্দের অর্থ যার দ্বারা কোনো কিছু খোলা হয়, সুরায়ে ফাতিহার জ্ঞানের দ্বারা তিসপারা কোরআনের জ্ঞান খুলে যায়, ফাতিহার জ্ঞানের দ্বারা তিসপারা কোরআনের জ্ঞান খুলে যায়। ফাতিহার তিলাওয়াতের দ্বারা কুরআন তিলাওয়াতের দ্বার উদ্ঘাটন হয়ে যায়, ফাতিহা বুঝার দ্বারা কুরআন বুঝার দ্বার উদ্ঘাটন হয়ে যায়, এমনকি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার দ্বারা শেষ পড়া কুরআন পড়ার দরজা খুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। এর দ্বারা কুরআন খোলা হয়, কুরআন তেলাওয়াত ফাতিহার দ্বারা খোলা হয়, কুরআন বুঝাও ফাতিহার দ্বারা খোলা হয়, নামাজের ভিতরে কুরআন তেলাওয়াতের ব্যবস্থাও ফাতিহার দ্বারা খোলা হয়। এই জন্য সূরাতুল এই সূরাকে আল্লাহ সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। এই সূরার আরেক নাম সূরাতুস শিফা। শিফা শব্দের অর্থ আরোগ্য, রোগ মুক্তি। এই সূরাকে আল্লাহ সূরাতুস শিফা নামে নামকরণ করেছেন কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন রোগ আল্লাহ সৃষ্টি করেননি যে রোগের চিকিৎসা সূরাতুল ফাতিহার দ্বারা হয় না। শুধুমাত্র মরণের কোন চিকিৎসা নাই, মরণ ছাড়া আল্লাহর রাসূল বলেন সর্বরোগের চিকিৎসা সূরাতুল ফাতিহা, সর্বরোগের চিকিৎসা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা পরে ফুঁক দিলে যে কোন রোগের চিকিৎসা হয়, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন। কিন্তু এই শিফা সূরাতুস শিফা নামের অর্থ বুঝতে গেলেই আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে আর ডাক্তার কেন, তাহলে আর মেডিকেল কলেজ কেন, তাহলে আর ফার্মেসি কেন, তাহলে আর ঔষধ কেন? সূরাতুল ফাতিহা যদি সর্বরোগের চিকিৎসা হয় তাহলে তো ডাক্তারেরও দরকার নাই, ফার্মেসিরও দরকার নাই, মেডিকেল কলেজেরও দরকার নেই। এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখা দরকার যে রাসূল যে বলেছেন সূরাতুল ফাতিহা পরে ফুঁক দিলে সর্বরোগের চিকিৎসা হয়, এটা বিনা শর্তে নয়, দুইটা শর্ত সাপেক্ষ। একটা শর্ত হল যে মুখ সূরায়ে ফাতিহা পরে ফুঁক দিবে মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে, মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। দুই নম্বর শর্ত হল যারা রোগ মুক্তির জন্য সূরায়ে ফাতিহা পড়া ফুঁক গ্রহণ করবে আল্লাহর কালামের প্রতি তাদের পূর্ণ ইয়াকিন থাকতে হবে, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কারো অন্তরে যদি সন্দেহ থাকে যে মৌলবী সাহেব কুরআন ফিরা ফু দিলে এত বড় জটিল রূপ ভালো হবে কিনা কে জানে, তার ভালো হবেই না, হবেই না। অথবা যার মুখ আল্লাহর পছন্দসই নয় সে হাজার বার ফাতিহা পড়ে ফুঁক দিলে রূপ সারবেই না। এখন যেখানে ইয়াকিনওয়ালা অন্তর নাই, যেখানে পছন্দসই মুখ নাই, সেখানের মানুষ কি রোগে ভুগে মরবে না বিকল্প ব্যবস্থার দরকার? এই বিকল্প ব্যবস্থার জন্য ঔষধ তৈরি করতে হয়, বিকল্প ব্যবস্থার জন্য ফার্মেসি রাখতে হয়, বিকল্প ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ রাখতে হয়, বিকল্প ব্যবস্থার জন্য ডাক্তার রাখতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, এই ডাক্তারি চিকিৎসা কি এক নম্বরটা না বিকল্পটা? এক নম্বর চিকিৎসা সূরাতুল ফাতিহা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা সর্বরোগের চিকিৎসা। এই ব্যাপারে হাদিস শরীফে একটা ঘটনা আছে বড় চমৎকার। একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিদেশ ভ্রমণে ছিলেন, এমত অবস্থায় সন্ধ্যা হয়ে গেল রাস্তায় এক জনপদে গিয়া এক বস্তিতে গিয়া তাদের কাছে রাত্রি যাপনের জন্য আশ্রয় চাইলেন যে আমরা মুসাফির বিদেশ ভ্রমণকারী, রাত্রি যাপনের উপযোগী কোনো জায়গা আমাদের নাই, তোমাদের বাড়ি ঘরে আমাদেরকে জায়গা দাও রাত্রি যাপন করার জন্য। ওই বস্তির লোকেরা এই কাফেলাকে রাত্রি যাপনের জন্য স্থান দিতে রাজি হইল না। এই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে রাত্রি যাপনের আশ্রয় না পাইয়া মাঠে মরুভূমিতে তাঁবু টানাইয়া রাত্রি যাপন করল। এই রাত্রে এই বস্তির লোকদের সর্দারকে সাপে কাটল। সাপে কাটার যত চিকিৎসা তারা জানে সব চিকিৎসা করলো কিন্তু কোনো ফল হলো না। রাত পাইয়া তারা এই সর্দারের সাপে কাটার চিকিৎসায় বিফল হইয়া ওই মাকে তাবুটা দানেওয়ালা সাহাবায়ে কেরামের কাছে আসলো, এটা বললো যে তোমরা কি কেউ সাপে কাটা রুগীর চিকিৎসা করতে পারো? তারা বললেন আমরা পারি। তারা বললো আমাদের রুগীকে চিকিৎসা করে দাও। তারা বললেন দেখো তোমরা মুসাফিরকে আশ্রয় দেওয়া এটা একটা মানবতা, এতটুকু মানবতাও তোমরা আমাদের সাথে করনি, আমাদেরকে রাত্রি যাপনের জন্য আশ্রয়টুকু তোমরা দাওনি, কাজে এখন যদি তোমাদের সাপে কাটা রুগীর চিকিৎসা আমরা করি আর এর দ্বারা যদি তার রোগ সারে তাহলে আমাদেরকে বিনিময় কি দিবা, আগে চুক্তি করো, আগে কন্ট্রাক্ট করো, তোমাদেরকে আর বিনামূল্যে চিকিৎসা আমরা করব না। তখন তারা বিশাল এক পাল ছাগল দেখাইয়া বলল এই ছাগলের পাল সবগুলি তোমাদেরকে দিয়া দেব যদি তোমরা আমাদের রুগীর চিকিৎসা করে দিতে পারো। তখন এই সাহাবায়ে কেরামের কাফেলার একজন সুরাতুল ফাতিহা পড়ে ওই সাপে কাটা রুগীকে ফুক দিলেন, সুরাতুল ফাতিহা পড়া ফুকে সাপে কাটা রুগী ভালো হয়ে গেল। এই ঘটনার দ্বারা রসুলের হাদিসের সত্যতা প্রমাণ হইল কিনা যে সুরাতুল ফাতিহা সর্বরোগের চিকিৎসা, এই জন্য আল্লাহ এই সুরাকে সুরাতুস শিফা নামে নামকরণ করেছেন। শিফা শব্দের অর্থ হইল চিকিৎসা, রোগ মুক্তি। এই রোগ মুক্তির সুরা নামে আল্লাহ এই সুরাকে এই জন্য নামকরণ করেছেন। রুগী ভালো হইল, এক পাল ছাগল তাদেরকে দিয়া দিল, ছাগলের পাল নিয়ে তারা যখন বাড়িতে ফিরে আসলেন তখন তাদের মধ্যে একটা মাসালা নিয়ে দ্বিমত হইয়া গেল। কি মাসালা? তাদের মধ্যে একদল বলতেছেন যে আল্লাহর কালাম করে ফু দিয়েছ দুনিয়ার দন কামাই করেছ, আল্লাহর কালামকে দুনিয়ার দন কামাই করার কাজে ব্যবহার করা জায়েজ হবে না। আরেকদল বলেছেন আল্লাহর কালাম ব্যবহার করেছি এবাদত হিসাবে নয়, চিকিৎসার জন্য। কোন রুগীর চিকিৎসা করে পয়সা গ্রহণ করা, দন গ্রহণ করা অবশ্যই জায়েজ। একদল সাহাবায়ে কেরামের মত হইল যে আল্লাহর কালাম কইরা যে পয়সা যে দন পাওয়া গেল এই দন উপভোগ করা জায়েজ হবে না। আরেকজনের কথা হলো আল্লাহর কালাম এবাদত হিসাবে ব্যবহার করছি না, চিকিৎসা হিসাবে ব্যবহার করছি। চিকিৎসা করে যেমন ভাবে জন গ্রহণ করা যায়, সুরাতুল ফাতিহা করে রোগীকে ফু দিয়া তার বিনিময় নেওয়া যায়। দুই দল সাহাবার মধ্যে এক খেলা বইয়া এই ঘটনাটা রসুলের সামনে তারা পেশ করলেন। যেহেতু তখনকার যুগে রাসুল বিদ্যমান ছিলেন, যে কোনো বিষয় নিয়ে দ্বিমত হইলেই রসুলের কাছে পেশ করলে তার সমাধান হয়ে যেত। দুনো দল রসুলের কাছে তাদের এই ঘটনা পেশ করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাধান দিয়া বললেন নিঃসন্দেহে তোমরা এই ছাগলগুলি খাইতে পারো, ব্যবহার করতে পারো, যদি তোমাদের সন্দেহ থাকে জায়েজ হবে কিনা তাহলে খাওয়ার সময় আমাকেও খাওয়াই। রসুল নিজেকে খাওয়াইবার জন্য বললেন কেন? ছাগল খাওয়ার লুবে লুবি হইয়া না নিঃসন্দেহে জায়েজ হবে বোঝাবার জন্য, নিঃসন্দেহে জায়েজ হবে বোঝাবার জন্য। এই ঘটনার থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন যে কোরআনের কোন অংশ যদি কেউ কোন রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করে সেটা এবাদত নয়, সেটা চিকিৎসা। এই সময় কোরআন তেলাওয়াতের কোন সওয়াব হবে না, তবে পয়সা নেওয়া জায়েজ হবে। আর যেখানে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় সেখানে পয়সা নেওয়া জায়েজ হবে। যেমন মুর্দার নামে সওয়াব রেশানি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াতটা এবাদত, এর বিনিময়ে সওয়াব হয়, এই সওয়াব আমার মুর্দা পাবে, এর বিনিময়ে পয়সা নেওয়া যাবে। রুগীকে ফুক দেওয়ার জন্য চিকিৎসার জন্য কোরআন তেলাওয়াত করলাম, এর দ্বারা পয়সা নেওয়া যাবে কিন্তু সওয়াব হবে না। তাহলে কোরআন তেলাওয়াতের দুইটা দিক, একটা হলো সওয়াবের জন্য করলে পয়সা নেওয়া যাবে না, আর একটা হলো চিকিৎসা নেওয়ার জন্য করলে পয়সা নেওয়া যাবে কিন্তু সওয়াব হবে না। আমরা পৃথক পৃথক ভাবে না বুঝার কারণে অনেকে যেখানে পয়সা নেওয়া জায়েজ হবে সেখানেও পয়সা নেওয়া জায়েজ মনে করি না, আর যেখানে পয়সা নেওয়া জায়েজ নয় সেখানেও পয়সা নেওয়া জায়েজ মনে করি। এই ভুলগুলো বুঝলে কেন হয়? কোরআন তেলাওয়াতের এই দুইটা সাইড, দুইটা দিক।